الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى قال ربكم ادعوني أستجب لكم وقال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اجعل عملي كله صالحا واجعله لوجهك خالصا ولا تجعل لأحد فيه شيئا محترم حاضرين قرآن الكريم تلك آيات تلاوت كره له আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ক্বালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব ওয়া ক্বালা রাব্বুকুম উদ্উনি তোমাদেরকে বলতেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব একজন মুমিনের যত সিফাত আল্লাহ তাআলা মুমিনের মধ্যে থাকুক এটা কামনা করেন তার মধ্যে একটা সিফাত এটাও যে সব ব্যাপারে মোমেন আল্লাহর দিকে ধাবিত হবে আল ইনাবা ইলাল্লাহ ওয়া দুআ সব ব্যাপারে বান্দা আল্লাহর দিকে ধাবিত হবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে চাইবে ছোট থেকে ছোট কোনো বিপদে পড়ে মোমেন যেন আল্লাহর দিকে ধাবিত হয় সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য যেন আল্লাহর কাছে সে দোয়া করে এটা আল্লাহ তাআলা আমাদের কাছে চান একটা মোমেনের বিশেষ সিফত এটা সব ব্যাপারে সে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে তোমরা কখনোই আল্লাহকে ডেকে ক্লান্ত হইও না আল্লাহকে ডাকা থেকে কখনোই তোমরা বিরত থাকবে না লান তাআজাজু আনি দুআ ফা ইন্নাহু লা ইয়াহলিকা মা আদ-দুআ আহাদ দুআ থেকে আল্লাহকে ডাকা থেকে কখনোই তোমরা বিরত থাকবে না কারণ আল্লাহকে ডাকতে থাকলে কেউ কখনো ধ্বংস হয় না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন যে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর নারাজ হন তার মানে আল্লাহ তাআলা সব সময় চান যে বান্দারা আমার কাছে কিছু না কিছু চাইতে থাকুক সব সময় প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলার করুণার মহতাজ এমনি তো আল্লাহ তাআলা আমাদের উপরে কত ইহসান এমনি দিতেছেন কিন্তু আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার কাছে বান্দা চাক মাল্লাম ইয়াদউ ইগযাব আলাইহি যে ব্যক্তি আল্লাহকে ডাকে না আল্লাহ তার উপর নারাজ হন দুনিয়ার মানুষের অবস্থা তো হলো যে একজন মানুষ সে যত বড় দিলওয়ালাই হোক কিন্তু অন্যরা যদি তার কাছে চায় একবার দুইবার তিনবার চারবার একটা সময় সে নারাজ হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন একেবারে সম্পূর্ণ ভিন্ন এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে দোয়া আল্লাহকে ডাকা দোয়া করা এটা একটা ইবাদত আর দোয়া হুয়াল ইবাদা দোয়া এটা ইবাদত অন্য হাদিসে আসছে আর দোয়া ও মুখ্যুল ইবাদা ইবাদতের মূল সার যেটা সেটাই হলো দোয়া আল্লাহ তাআলার দিকে দিল মুতাওয়াজ্জি হওয়া তো এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা এটা অতএব আল্লাহ তাআলা তো ওয়াদার খেলাফ কখনোই করবেন না মুসলমান সে যত মুসিবতে পড়ে ব্যক্তিগত মুসিবত সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সব মুসিবতে তার দুইটা কাজ একটা হলো সেই মুসিবতে পড়ে এই মুহূর্তে আল্লাহ তাআলার কি হুকুম আমার উপরে সেটা সে করতে থাকবে তো আল্লাহ তাআলা যা হুকুম সেটা সে করবে যখন যেটা হয় আবার পাশাপাশি সে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকবে দোয়া করতে থাকবে তো দোয়ার যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা যে তোমরা আমার কাছে দোয়া করলে আমি তোমাদের দোয়া কবুল করব সাড়া দেব অতএব এই ইয়াকিন নিয়ে এই বিশ্বাস নিয়ে এই আশা নিয়ে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। তো দোয়া যখন বান্দা এই আশা নিয়ে করে, আল্লাহ তাআলা অবশ্যই দোয়াটা কবুল করেন। তবে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা যেভাবে ভালো মনে করেন সেভাবে। আমি দোয়া যেই নকশায় করছি, যেভাবে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ঠিক এভাবেই দোয়া করতে হবে, এটা করতে আল্লাহ বাধ্য নন। বরং আল্লাহ তাআলা দোয়া করবেন আল্লাহ তাআলার ইলম মোতাবেক। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন দোয়া করে তো দোয়াটা কবুল করার অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতি হলো যে বান্দা যা চায় তাই দেয়, যেটা চাইলো আল্লাহ তাআলা সেটাই তাকে দিয়ে দিল, যদি সেটা দেয়া তার জন্য আল্লাহ তাআলা ভালো মনে করেন তাহলে। এটা একটা পদ্ধতি। আর আরেকটা হলো যে বান্দা যেটা চাইলো সেটা আল্লাহ তাআলা না দিয়ে তার চেয়ে ভালো জিনিস আল্লাহ তাআলা তাকে দেন, তার চেয়ে ভালো জিনিস। কিন্তু আল্লাহ তাআলা তো আর আমাদেরকে বলে দেবেন না যে এই যে জিনিসটা তোমাকে দিলাম এটা তোমার দোয়ার বদৌলতে দিছি। তো দোয়া কবুল হওয়ার আরেকটা উপায় হলো যেটা বান্দা চাইলো তার চেয়ে ভালো জিনিস আল্লাহ তাআলা তাকে দেবে, দুনিয়াতেই দেবে ভালো জিনিস। তৃতীয় আরেকটা উপায় হলো যে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া চাইলো বা কোনো মুসিবত থেকে পানাহ চাইলো, আল্লাহ তাআলা এই মুসিবত, যেই মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য সে আল্লাহর কাছে দোয়া চাইলো, এর চেয়ে বড় মুসিবত তার তাকদিরে লেখা আছে, তার দোয়ার উসিলে আল্লাহ তাআলা সেই বড় মুসিবত থেকে তাকে রক্ষা করবেন। তো বান্দা চাইলো ছোট একটা মুসিবত থেকে মুক্তি, কিন্তু দেখা গেল যে এই মুসিবত থেকে তার মুক্তি মিললো না, এই মুসিবতটা তার উপরে এসেই গেল। কিন্তু তখনও আমাকে ভাবতে হবে যে হয়তো আল্লাহ তাআলা এই ছোট মুসিবত আমাকে দিয়ে বড় কোনো মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছেন। অনেক সময় আমরা দেখি যে যেমন কোন এক জায়গায় আমরা যাইতেছি, রাস্তায় খুব যানজট লাগছে, যাওয়া খুব জরুরি, যানজটে পড়ে আমরা মনে মনে দোয়া করতে থাকি যে আল্লাহ যানজটটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমরা অনেক সময় দেখতে পাই যে সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, খাদে পড়ে গেছে, পায়ে হয়েছে। তো হয়তোবা আল্লাহ তাআলা এই যে যানজট থেকে মুক্তি পাওয়ার আমার যে দোয়াটা, এ দোয়ার উসিলে আমাকে সেই মুসিবতের মধ্যে আক্রান্ত করে নাই বা যে যানজটের মুসিবতের মধ্যে ফেলে রাখছে। এটা হলো দোয়া কবুল হওয়ার আরেকটা তরিকা, যে বান্দা যেটা চাইলো এটা আল্লাহ তাকে দিল না, যেই মুসিবত থেকে মুক্তি চাইলো এই মুসিবত থেকে তাকে মুক্তি দিল না, কিন্তু দোয়া যেহেতু করলো এই জন্য আল্লাহ তাআলা এর চেয়ে বড় মুসিবত যেটা তার তাকদিরে লেখা ছিল এটা তার থেকে কাটাই দিল। দোয়া কবুল হওয়ার আরেকটা তরিকা হলো যে আল্লাহ তাআলা কাছে বান্দা চাইলো দুনিয়ার বিষয়াদি, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই দুনিয়ায় না দিয়ে এটা আখিরাতের জন্য জমা করে রাখলো, আখিরাতের জন্য জমা করে রাখলো। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে আখিরাতে আল্লাহ তাআলা কোনো কোনো বান্দাকে অনেক নেকি দেবেন, বান্দা তার আমল নামা দেখে অবাক হয়ে যাবে, সে বলবে ইয়া আল্লাহ এগুলো কোথা থেকে এলো, এই আমলগুলো তো আমি করি নাই। আল্লাহ তাআলা বলবেন যে এগুলো হলো তোমার ওই সকল দোয়ার বদৌলতে তুমি প্রাপ্ত হইতেছ, যে দোয়াগুলো দুনিয়াতে আমি কবুল করি নাই, যে দোয়াগুলো দুনিয়াতে আমি কবুল করি নাই এগুলো তোমার জন্য রেখে দিছি। তো হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন বান্দা তামান্না করবে দুনিয়ার কোনো দোয়া যদি আমার কবুল না হইতো। দুনিয়াতে আমরা যত দোয়া করি, মুসিবতে পড়ে হোক বা এমনিই কোনো এই সুবিধার জিনিসের জন্য, সেটা যদি আমাদের নাও মিলে তারপরেও তো আমাদের জীবনটা কেটে যায়, জীবনটা কেটে যায়, পেলেও আমরা এটা ভোগ করতে পারবো কতক্ষণ। কিন্তু আখেরাতে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতে দেবেন সেটা তো দেবেন অনন্তকালের জন্য, যেটা শুরু আছে শেষ নাই। এজন্য দোয়ার ব্যাপারে আদব হলো যে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলাম, সেটা আমি দেখতেছি যে দোয়াটা কবুল হলো না, তাহলে আমার দৃষ্টিতে আসে নাই, এই জন্য এটা মনে করার উপায় নাই, এটা মনে করা যাবে না যে দোয়াটা হয়তো কবুলই হয় নাই। কারণ হতে পারে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন কিন্তু সেটা আমি যেইভাবে ধারণা করছি সেইভাবে করেনি, অন্যভাবে করছে, অথবা দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার থেকে কোনো মুসিবত কাটাই দিয়েছেন। এই জন্য দোয়া করতে হবে ইয়াকিন নিয়ে, এবং দোয়া করার পরে এই ইয়াকিনটা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন, বাকি আল্লাহ দোয়া করবেন আল্লাহর হিসেবে। শীতকালে সকালবেলা ছোট বাচ্চা যদি আমাদের কাছে আইসক্রিম খেতে চায়, তাহলে আমরা তাকে আইসক্রিম দেব না, কিন্তু তার সেই আইসক্রিম খাওয়ার আবদারটা রক্ষা করব। কিভাবে? আইসক্রিম দেব না, তাকে চকলেট দেব, কেক দেব। সে তো তখন ভাববে যে আব্বু তো ভালো না, আমি চাইলাম আইসক্রিম, আমাকে আইসক্রিম দিতেছে না। কিন্তু এখানে আইসক্রিম দেয়াটা তার জন্য কল্যাণকর না, আইসক্রিমের আবেদনটা গ্রহণ করলাম, সে আমার কাছে কিছু একটা চাইছে। তো সেটা তার জন্য যেটা কল্যাণ করে সেটা আমি দিলাম। আল্লাহ তাআলা যে বললেন ক্বালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ডাকা সাড়া দেব মানে তোমরা কিছু চাইলে অবশ্যই আমি তোমাদের কিছু না কিছু দেব, সেটা তুমি যা চাইবে তা অথবা তার চেয়ে ভালোটা, অথবা তুমি মুসিবত থেকে মুক্তি চাইলে এর চেয়ে বড় মুসিবত থেকে আমি তোমাকে বাঁচাই দেব। তো হাদিসের মধ্যে আসছে যে দোয়া এটা এমন একটা আমল যে আমলের দ্বারা তাকদীর পর্যন্ত ফিরে যায়। লা ইউরাদুল কাজা ইল্লা দোয়া, তাকদীর কোনো কিছুই ফিরাতে পারে না কিন্তু দোয়াই ফিরাতে পারে, দোয়াই ফিরাতে পারে তাকদীর। কারো তাকদীরে যদি মুসিবত একটা আসবে লেখা আছে কিন্তু সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা পক্ষ থেকে যে হুকুম তার উপরে আসার সেটাও পালন করতেছে, দোয়াও করতেছে, এই কথা ভালো করে বুঝে নেই। মুসিবত এলে দুইটা করণীয় আমাদের, একটা হলো ওই মুসিবত আমাদের করণীয়টা কি, করণীয় কাজটা করতে থাকা তারপরে দোয়া করা, করণীয় কাজ করলো না দোয়া করতে রইল তাহলে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। তো করণীয় কাজ করতে থাকা পাশাপাশি দোয়াও করতে থাকা তাহলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। যেন হাদিসের মধ্যে আসছে দোয়া কবুল হওয়ার নির্ধারিত সময় বাঁচানো আছে হাদিসে, যাতে বান্দারা দোয়া করতে উৎসাহী হয়। যেমন হাদিসের মধ্যে আসছে যে শেষ রাত্রে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার আল্লাহ তাআলা শেষ রাত্রে বিশেষভাবে আমাদের দিকে মুতাওয়াজ্জিহ হন, শেষ রাত্রে দোয়া কবুল হয়, এটা হলো রাতের শেষ ভাগ। আবার দিনের শেষ ভাগ মাগরিবের আগে দিয়ে এই সময়টাতে দোয়া কবুল হয়, বিশেষভাবে জুমার দিন, এই আজকের দিনটা জুমার দিন মাগরিবের আগ মুহূর্তে দিনের শেষ বেলা ওই সময় এটাতে দোয়া কবুল হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে শুক্রবার দিন মাগরিবের আগ মুহূর্তে দোয়া জিকির আজগারে মশগুল থাকা। অন্য এক হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যে বান্দা আল্লাহ তাআলার কাছে ওই মুহূর্তে যা দোয়া করে ইল্লা আতা, বান্দা যা দোয়া করে আল্লাহ তাআলা তাই দেয়, জুমার দিন এমন একটা মুহূর্ত আছে। অপর এক হাদিসের মধ্যে আসছে সেই মুহূর্ত কোনটা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন হুয়া মা বাইনা আই ইয়াজলিসাল ইমাম ইলা আন তুকযা সালাহ, ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসা থেকে নিয়ে নামাজ শেষ হওয়া এই এই এই মাঝখানের সময়টা, খুতবা দেওয়ার জন্য, খুতবা আরবিতে যেটা দেওয়া হয় সেটা, খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব যখন বসে তখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া করা। তো এই সময়টাতে দোয়া করা মানে খুতবা শুরু হয়ে গেলে মুখে তো আর দোয়া করা যাবে না, মনে মনে দোয়া করা যেতে পারে। তারপর ইমাম যখন দুই খুতবার মাঝখানে বসবে তখন মনে মনে দোয়া করা যেতে পারে। তো কোনো হাদিসে এটা আসছে আর কোনো হাদিসে আসছে একদম দিনের শেষ বেলাটা, শেষ মুহূর্তটা মাগরিবের আগের, মাগরিবের আগের সময়টা, এই জন্য এই সময়টাতে খুব বেশি এহতেমাম করা চাই দোয়ার। এ তো গেল যে দোয়া কবুল হওয়ার কিছু উপায় আদাব, আর হাদিস শরীফের মধ্যেই বাঁচানো আছে যে দোয়া কবুল না হওয়ারও কিছু কিছু কারণ আছে, যে সকল কারণে দোয়া কবুল হয় না। বান্দা যদি দোয়া করে আল্লাহর কাছে খুব বেশি কিন্তু যেই কারণগুলোতে দোয়া আল্লাহ গ্রহণ করেন না সেগুলো তার মধ্যে পাওয়া যায়, সে যত অননুবিনয় করে দোয়া করুক দোয়াটা কবুল করবেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে মুসিবতে পড়ে দোয়া তো করতে হবে, পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে দোয়া কবুল না হওয়ার যে সকল কারণ এগুলো আমাদের মধ্যে আছে কিনা। যেমন এক হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নাল্লাহ আমারাল মুমিনিন মা আমারাল মুরসালিন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই কাজের নির্দেশ দিয়েছেন যে কাজের নির্দেশ আল্লাহ তাআলা রসুলদেরকে দিয়েছেন, রসুলদেরকে যে কাজের নির্দেশ দিয়েছেন সেই কাজের নির্দেশ আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন, সেটা কি, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রসুলগণ তোমরা হালাল খাও নেক আমল করো, হালাল খাও এরপরে বলতেছে আল্লাহ তাআলা নেক আমল করো, তার মানে নেক আমল করা দোয়া এটা নেক আমলের একটা অংশ। যতক্ষণ পর্যন্ত বান্দা হালাল না খাবে তার রিজিক হালাল না হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর কোনো কোনো বান্দা লম্বা সফরে বের হয়, দীর্ঘ সফর, সফরে বের হয়ে সে ক্লান্ত হয়ে যায় একেবারে, তার চুল এলোমেলো হয়ে যায়, জামা কাপড় ময়লা হয়ে যায়, এমনি তো সফরের হালাতে দোয়া কবুল হয়, আবার তার এই অবস্থা, করুণ অবস্থা, দীর্ঘ সফরের কারণে চুল এলোমেলো হয়ে গেছে, জামা কাপড় ময়লা হয়ে গেছে, তখন সে কোনো মুসিবতে পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। কিন্তু রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে তো আল্লাহর কাছে খুব অনুনয় করে দোয়া করতেই আছে, কিন্তু মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, ওয়া মাআকালুহু হারাম, সে যে পোশাক পরে আছে সেটা হারাম, সে যে খানা খাচ্ছে সেটা হারাম, সে যে পানি খাচ্ছে সেটা হারাম। ফান্না ইউস্তাজাবু লাহু, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এই যে দোয়া কবুল হওয়া, দোয়া কবুল হওয়ার এটা একটা বিশেষ একটা জিনিস যেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, যদি এটা থেকে না বাঁচি কখনোই আমার দোয়া কবুল হবে। আমরা যা খাই, যা পান করি, যা পড়ি, সবগুলো হালাল হওয়া, একেবারে সবগুলো হালাল হওয়া, হালাল না হলেও আমার দোয়া কবুল হবে, এটা একটা কারণ দোয়া কবুল না হওয়ার। দ্বিতীয় আরেকটা কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছ থেকে উঠে মিম্বরে গেলেন, মিম্বরে গিয়ে সবাইকে লক্ষ্য করে জমা, সবাইকে ডাক দিলেন, জমা করাইলেন, পরে হুজুরে বলতেছেন মুরু বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার ক্বাবলা আন তাদউ, ক্বাবলা আন তাদউ ফালা উজিবা লাকুম ওয়া তাসআলুনি ফালা উতিয়াকুম ওয়া তাস্তানসিরুনি ফালা আনসুরাকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ভালো কাজের নির্দেশ প্রদান করতে থাকো, ভালো কাজের নির্দেশ প্রদান করতে থাকো, ওয়ানহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজ, অসৎ কাজ থেকে বাধা দিতে থাকো, যার যতটুকু সাধ্যে কুলায় ভালো কাজের, ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে বাধা দাও। ক্বাবলা আন তাদউ ফালা উজিবা লাকুম, এই অবস্থাটা আসার পূর্বে যে তোমরা আমার কাছে দোয়া করবে আমি তোমাদের দোয়া কবুল করব না। এই যে এই হাদিস থেকে, এই হাদিস থেকে স্পষ্টভাবে এই কথাটা প্রমাণিত হয় যে যদি আমরা আমাদের সাধ্য মোতাবেক সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান, অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করা প্রত্যেকে আমাদের সাধ্য মোতাবেক না করি, তাহলে এটাও এমন একটা কাজ যেটার কারণে আমরা দোয়া করবো, আল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন না। ওয়াতাস আলুনি ফালা ওয়াতিয়াকুম, তোমরা আমার কাছে চাইবে কিন্তু আমি তোমাদেরকে দেব না। তোমাদের চোখের সামনে অন্যায় কাজ হইতেছে, তোমাদের ক্ষমতাও আছে কিন্তু তোমরা সেই ক্ষমতাটা প্রয়োগ করতেছো না, অন্যায় কাজ হইতেছে ব্যাপকভাবে, তোমাদের সাধ্য আছে তারপর তোমরা সেটা বন্ধ করার ফিকিরই করো না। কোরআনে কারীম আল্লাহ তাআলা এক জায়গায় ইরশাদ করেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা আল্লাহর ওই আযাব থেকে নিজেদেরকে বাঁচাও যে আযাব তোমাদের মধ্যে শুধু অপরাধীদেরকে ধরবে না, তোমাদের সবাইকে ধরবে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই আযাব যেটা ব্যাপক গুনাহের কারণে আসবে, সেটা আসলে শুধু তোমাদের মধ্যে যারা অপরাধী শুধু তাদেরকে ধরবে না, যারা অপরাধী তাদেরকেও ধরবে, যাদের সাধ্যে ছিল অপরাধটা বন্ধ করার তারা সেই সাধ্যে থাকার পর বন্ধটা করে নাই, তাদেরকেও ধরবে। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি এমন লোকদের মধ্যে সে বসবাস করতেছে যাদের মধ্যে আমভাবে গুনাহ হইতেছে, আল্লাহ তারা নাফরমানি হইতেছে, অশ্লীল কাজ হইতেছে, কিন্তু তার সাধ্যে আছে, ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু, তারা তাদের সাধ্যে আছে সেই গুনাহের কাজটা বন্ধ করতে কিন্তু তারা সেটা করলো না, ফালা আইয়ুগাইয়িরুন, তারা সেটা পরিবর্তন করলো না, সাধ্যে আছে গুনাহের কাজ বন্ধ করতে কিন্তু সেটা করলো না, তাহলে ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাব ক্বাবলা আন ইয়ামুতু, তাহলে এই লোকগুলো যাদের সাধ্যে আছে তারপর অন্যায় কাজ বাধা দেয় নাই, এরা মৃত্যুর আগেই আল্লাহ তাআলা তাদেরকে আযাবে গ্রেফতার করবে। এখন আমরা প্রত্যেকে নিজে দেখি যে আমার উপস্থিতিতে কি কি অন্যায় কাজ হইতেছে আমার বাসায়, আমার মহল্লাতে, যেটা অন্যায় কাজটা আল্লাহর নাফরমানিটা বন্ধ করার ক্ষমতা আমার আছে কিন্তু আমি করতেছি না। প্রত্যেকে আমাদের নিজেদের অবস্থাটা দেখি, আমাদের বাসায় কি কি নাফরমানি হইতেছে, মহল্লায় কি কি নাফরমানি হইতেছে, আমার সাধ্যে আছে এটা বন্ধ করা কিন্তু আমি করতেছি না। এই যে বিভিন্ন উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে দেখা যায় যে এই ছেলেপেলেরা, উচ্ছৃঙ্খল ছেলেপেলেরা ফটকা ফুটায়, জোরে জোরে গান বাজায়, অথচ আমার সাধ্যে আছে এগুলো বন্ধ করার, আমি আমার বাসার ছাদ ছাদে সুযোগ না দিলেই তো বন্ধ হয়ে গেল। বিশেষ করে যারা বাড়িওয়ালা, আমার বাড়িতে আমি কোনো ভাড়াটিয়ার ছেলেকে দেব না আমার বাসার উপরে গান বাজাতে, দেব না আমি, কার সাধ্যে আছে? এই এই ক্ষমতাটা কি আমাদের নাই? এটা, এই ক্ষমতাটা যদি আমরা প্রয়োগ না করি আল্লাহর কাছে কি জবাব দেব? এই অবস্থা যদি আমরা চলতে থাকি, মুসিবত শুধু আমাদের উপর আসতেই থাকবে, আসতেই থাকবে একেবারে। আল্লাহ তাআলা বলতেছেন হুজুরে, আসাবাহুমুল্লাহু বিইকাব ক্বাবলা আন ইয়ামুতু, মৃত্যুর আগেই আল্লাহ তাআলা পক্ষ থেকে তার উপর আযাব আসবে। আমার নাফরমানি দেখে সে আমাকে, আমার প্রতি ঈমান আছে তার, আমাকে ভালোবাসার দাবিদার, কিন্তু আমার নাফরমানি দেখে তার কাছে একটু খারাপ লাগে না, একটু খারাপ লাগে না, তার সাধ্য আছে। আমাদের মধ্যে যাদের মহল্লার মধ্যে কিছু প্রভাব আছে, এই প্রভাবটা আমরা নেক কাজে ব্যয় করি, নেক কাজে ব্যয় করি, যাতে করে প্রকাশ্যে অন্তত গুনাহের কাজ একদম না হইতে পারে, প্রকাশ্যে গুনাহের কাজ একদম না হইতে পারে। আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি, ধীরে ধীরে ইনশাল্লাহ কমে যাবে, একবারে নাই তো হবে না, কমে যাবে। তারপরে এই গুনাহের কাজ একদম নাই করে ফেলার আল্লাহ তাআলা আমল, আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্দেশ, সেটা যেন আমরা করতে পারি, সেটা যেন আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে একদম যেন নাই হয়ে যায় একেবারে। তো দোয়া কবুল না হওয়ার এটা একটা কারণ যে ব্যাপকভাবে অশ্লীলতা গুনাহ হয়ে যাবে, হতে থাকবে, কিন্তু আমরা সেটা বন্ধ করার ফিকির করব না। তো প্রথম যেখান থেকে কথাটা শুরু করছিলাম যে আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করতেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, দোয়া কবুল করব। যদি দোয়া কবুল না হওয়ার যতগুলো কারণ আছে সেই কারণগুলো আমাদের থেকে ছুটে যায়, এগুলো আমরা না করি, আমাদের খাবার রিজিক হালাল থাকে এবং আমরা আমাদের সাধ্য মোতাবেক নাহিয়ানিল মুনকার, অন্যায় কাজে প্রতিবাদ, অন্যায় কাজে বাধা প্রদান, এগুলো করতে থাকি, এরপরে আমরা যদি দোয়ার আদাব যেগুলো আছে সেগুলো পুরো করতে থাকি, আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে, মুসিবত আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে। দোয়া কবুল হওয়ার আরো কিছু আদাব হাদিসের মধ্যে আসছে, সংক্ষেপে ওগুলো একটু বলতেছি। যেমন হাদিসের মধ্যে আসছে, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করো তখন ব্যাপক শব্দ দিয়ে দোয়া করো, ব্যাপক শব্দ দিয়ে, ব্যাপক শব্দ, যেমন যে হে আল্লাহ আমাকে সব মুসিবত থেকে আমাকে বাঁচান, আমাদের সব মুসলমান ভাইদেরকে সব ধরনের মুসিবত থেকে বাঁচান, আমাদেরকেও বাঁচান, দুনিয়ার সব জায়গা সব মুসলমানদেরকে বাঁচান, ব্যাপকভাবে দোয়া করা, ব্যাপকভাবে দোয়া করা, এটা হাদিসের মধ্যে আসছে। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক শব্দ দিয়ে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাকে দুনিয়াতেও কল্যাণ দেন আখিরাতেও কল্যাণ দেন। এই জন্য দোয়া ব্যাপকভাবে করা চাই, একদম এনফিরাদিভাবে দোয়া এটা করা যায়, তবে ইজতিমায় ব্যাপকভাবে দোয়া এটাই করার আসল তরিকাটা। এই জন্য দোয়ার সময় একদম নাম নিয়ে দোয়া করা এটা কোনো জরুরি না। যদি ব্যাপকভাবে বলা হলো যে হে আল্লাহ আমাদের সব মুসলমান ভাইদেরকে আপনি বিপদ আপদ থেকে বাঁচান, মুসল্লিদের জন্য দোয়া করা হলো আমাদের সব মুসল্লিদেরকে বিপদ আপদ থেকে বাঁচান, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, বাস যথেষ্ট। সেখানে একবার খাসভাবে দোয়া করা এটা জরুরি, সবার নাম যখন নেওয়া হইতেছে তার ভিতরে তো আমি আসি। এই জন্য আমাদের অনেক ভাই না বুঝার কারণে ইমাম সাহেবের কাছে অথবা মুয়াজ্জিন সাহেবের কাছে দোয়া চাইলো, দোয়ার সময় নামটা বললো না, আমরা মনে মনে খারাপ, আমাদের কাছে খারাপ লাগে যে নাম, আমার নামটা তো বললো না, আরে নামটা বলার দরকারটা কি আছে? সব মুসলমানের জন্য তো দোয়া করা, তাহলে আমি তো মুসলমানই, আমিও তো ওটার ভিতরে আসি। আল্লাহর ব্যাপারটা তো এমন না যে আল্লাহ তারা সব মুসলমানের কথা বললে হয়তো আমাকে খুঁজে বের করতে পারবে না, ব্যাপারটা কেমন কখনোই তো না। আর দোয়া এটা এনফেরাদি ভাবেও করা যায়, ইস্তেমাই ভাবেও করা যায়, একসাথে দোয়া করা যায়, আবার আলাদা আলাদা দোয়া করা যায়। তবে ইস্তেমাই দোয়ার যে এনফেরাদি দোয়া, আলাদা আলাদা দোয়া, এটা বেশি কার্যকর, এটা বেশি কার্যকর। এই জন্য আমরা এই অনেক সময় একটা মুসিবতে পড়লাম, তো ঠিক আছে হুজুর কাছে দোয়া চাও, মসজিদে গিয়ে দোয়া চাও, কিন্তু নিজে একটা বারো দোয়া করতেছে না, ভাবতেছি কি যে আমি দোয়া করার কে, আমি দোয়া করার কে, অথচ আমি মুসিবতে পড়ছি, আমাকে আগে দোয়া করতে হবে আল্লাহর কাছে, আমাকে আগে দোয়া করতে হবে। এনফেরাদি দোয়া যত লম্বা করা যায়, কিন্তু ইজতিমাই দোয়া খাটো করা চাই, ছোট করা চাই, কারণ ইজতিমাই দোয়ার মধ্যে অনেকের কোনো জরুরত থাকতে পারে, লম্বা দোয়া বেশি লম্বা হলে তার হয়তো কষ্ট হবে। আর দোয়া এটা নিম্ন স্বরে করা এটা ভালো, নিম্ন স্বরে করা, ওই যে রব্বাকুম তাযাররা ওয়া খুফিয়া, কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমরা দোয়া করো অনুনয় বিনয়ের সাথে এবং নিম্ন আওয়াজে, অনুনয় বিনয়ে এটা জরুরি এবং নিচু আওয়াজে, উচ্চ আওয়াজে দোয়া করার অবকাশ আছে, তবে ভালো হলো নিচু আওয়াজে দোয়া করা, নিচু আওয়াজে দোয়া করা হলে অনুনয় বিনয়টা বেশি পরিমাণে হবে। যদি জোরে জোরে দোয়া করা হয় তাহলে সেখানে সম্ভাবনা আছে যে আল্লাহর কাছে না চেয়ে মুসল্লিদেরকে শোনানো, এটার একটা ভাব ভিতরে চলে আসতে পারে। এই জন্য দোয়া নিম্ন আওয়াজে করা এটা ভালো, বাকি উচ্চ আওয়াজে করার অবকাশ আছে, উচ্চ আওয়াজে করা যায়। সর্বশেষ কথাটা হলো যে আমাদের বুজুর্গ গানিদিন বলেন যে দোয়া এটা ইজতিমাই ভাবে করা হোক বা ইনফ্রাদি ভাবে করা হোক, এটা প্রত্যেকটা প্রত্যেকে আলাদা ভাবে করতে পারে। দোয়ার মধ্যে কোনো ইমামতি নাই। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী তিনি বলতেন যে দোয়ার মধ্যে কোনো ইমামতি নাই। এটার অর্থটা কি? মানে ইমা নামাজ পড়াকালে আমরা যেমন ইমাম সাহেবের আগে কোনো কাজ করি না, রুকুতে যাই না, সেজদায় যাই না, দোয়ার মধ্যে কোনো ব্যাপার তেমন না যে ইমাম সাহেবের যিনি দোয়া করতেছেন তার আগে দোয়া শেষ করা যাবে না, অথবা তিনি যখন দোয়া শুরু করে ফেলছেন আমি সাথে সাথে দোয়া, এমন কোনো ব্যাপার না। দোয়া এটা পরিচালনা করার জিনিস না, দোয়া এটা পরিচালনা করার জিনিস না। ইমাম সাহেব দোয়া ধরছেন, আমার আরো একটু তাসবি বাকি আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিটা করতেছি, আমি তাসবিটা শেষ করে নিই তারপরে দোয়াটা করি। বা ইমাম সাহেব দোয়া শেষ করে ফেলছেন, আমার আরো কিছু কথা রয়ে গেছে আল্লাহর কাছে চাওয়ার, আমি চাইতে থাকি। ইমাম সাহেব আস্তে আস্তে দোয়া করতেছেন, উনি তো আমাদের সবার জন্য দোয়া করতেছে, আমরাও আমার কিছু কিছু জিনিস আল্লাহর কাছে চাইতে থাকি। আবার এমন হয় যে যিনি দোয়া করতেছে তিনি হয়তো জোরে জোরে বলতেছেন, সেখানে আমরা সাথে সাথে আমিন আমিন বলতে পারি বা আমরা নিজেরা আমাদের কিছু জরুরতের কথা বলতে পারি। আবার হয়তো ইমাম সাহেব লম্বা দোয়া করতেছেন, এদিক দিয়ে আমার একটা জরুরত আছে, তাহলে সেখানে আমি দোয়াটা শেষ করে আমি চলে যাই, আমার জন্য কোনো অসুবিধা নাই। এবং অন্য কেউ যদি আমাকে খারাপ মনে করে তাহলে সে উল্টা খারাপ কাজ করলো, কারণ দোয়া তো এটা নামাজ না যে ইমাম সাহেব সালাম ফিরানোর আগে আমি উঠে যেতে পারবো না। যার যতক্ষণ মন চাইতেছে দোয়া ধরে আছে, ঠিক আছে ধরুক। কারো যদি মন চাই যে ইমাম সাহেব শেষ করে ফেলছে আমার আরো দোয়া করবো, ঠিক আছে করুক। আর দোয়া এটা তো জরুরি জিনিস না, এটা তো আমরা সবাই জানি, নামাজের পরে দোয়া জরুরি না, নামাজ শেষ সালাম ফিরানো হয়ে গেছে শেষ শেষ একেবারে। এই জন্য মাঝে মধ্যে ইচ্ছে করে দোয়া ছেড়ে দেওয়া দরকার, যাতে করে অপ্রয়োজনীয় জিনিসটাকে কেউ প্রয়োজনীয় না ভাবে। নামাজ শেষ, আমার জরুরত আছে, বাস উঠে চলে যাই। এই উঠে চলে যাওয়ার অবকাশটা মুসল্লিদের জন্য যেমন আসে, ইমাম সাহেবের জন্য আসে। ইমাম সাহেব নামাজ শেষ হয়ে গেছে উনি উঠে চলে যেতে পারে, এরপরে যারা মুসল্লিরা বসে আছে তারা কারো মন চাইলে আরো কিছুক্ষণ দিকির আজগার করে দোয়া করে যাক যাক। এটা অনুসরণ আমাদের জানা না থাকার কারণে যদি কখনো দেখা যায় যে ইমাম সাহেব একটু এই দোয়া করতেছেন না, তাহলে আমরা মনে করি যে ইমাম সাহেব আজকে দোয়া করলো না। এই বিষয়গুলো এটা দিন সহি জিনিসটা আমাদের জানা জেনে রাখা চাই, সহি জিনিসটা জেনে রাখা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন।